ঘরে যেতে চাহিলে বি মন মোর কাই বুঝে না, তু কৌ বগিচার চম্পাল কৌ বগিচার হেনা, তে যেতে ছুইলে বি মন মোর কাই বুঝে না, তু কৌ বগিচার চম্পাল কৌ বগিচার হেনা, আলো কহ না আলো কহ না ঘরে কহিতে না, তু কৌ বগিচার চম্পাল কৌ বগিচার হেনা। তু কহি দৌ যেবে উহু আলো টোপা টোপা ঝরে মহু, তোর চাহানি রে ছাতি উহু উহু, তু কহি দৌ যেবে উহু আলো টোপা টোপা ঝরে মহু, তোর চাহানি রে ছাতি উহু উহু, তে যেতে দেখিলে বি মন মোর কাই বুঝে না, তু কৌ বগিচার চম্পাল কৌ বগিচার হেনা, আলো কহ না আলো কহ না ঘরে কহিতে না, তু কৌ বগিচার চম্পাল কৌ বগিচার হেনা। তোর সুরিলা সুরিলা মন তোতে মন খোঁজে রাতি দিন দিন, তু উয়াস রাতির জন তোর সুরিলা সুরিলা মন তোতে মন খোঁজে রাতি দিন দিন, তোতে যেতে কহিলে বি মন মোর কাই বুঝে না, কৌ বগিচার চম্পাল কৌ বগিচার হেনা, আলো কহ না আলো কহ না ঘরে কহিতে না, তু কৌ বগিচার চম্পাল কৌ বগিচার হেনা, তু কৌ বগিচার চম্পাল কৌ বগিচার হেনা।